السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের আলোচনায় পূর্ব আলোচনার জের ধরে কিছু কথা বলবো যেগুলো অনুচিত কথা, যে কথা বলা মানুষের জন্য সঙ্গত নয়, বৈধ নয়, যে কথাগুলো মানুষের জন্য মানুষ বললে বিশাল ক্ষতি হয় আর আল্লাহর জন্য বললে আরো বিশাল ক্ষতি হয়, রাসূলের জন্য বললে বিশাল ক্ষতি হয়, সেই সম্পর্কিত কিছু কথা, মানে এখান সেখান থেকে যে কানে আসে মানুষের সমাজে শুনতে পাওয়া যায় সেই সম্পর্কিত কথা আপনাদের সামনে কিছু বলেছি। আরো কিছু কথা আছে যে অনুচিত কথা আপনাদের কাছে পেশ করব। তার মধ্যে একটা কথা আছে, অনেকে কথা কোনো কিছু বলতে গেলে বলে থাকে আল্লাহর কাণ্ড জ্ঞান নেই, আল্লাহর মাথা খারাপ হয়েছে। কোন বিষয়ে যখন মনে করুন ঝড় বৃষ্টি অসময়ে এলো, ফসল নষ্ট হয়ে গেল, বলে আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, এরকম বলা জায়েজ না জায়েজ? কিরকম না জায়েজ? এইরকম বললে কাবিরা গোনা হবে না কুফরি হবে? এরকম বললে কুফরি হবে। আর আপনারা কথা জানেন, যুগকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়, আর তাতে শিরক হতে পারে অথবা কুফরিও হতে পারে, যুগ জামানাকে গালি দিলে। আর সেই যুগের কিছু হলে, ঝড় বৃষ্টি হলে যে আপনি আল্লাহকে গালি দেন, আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে, এ হচ্ছে কুফরি কথা। যেমন কোন বুজুর্গ বলেছেন আল্লাহর কি কাণ্ড জ্ঞান নেই, বুড়ির সেবাকারী একমাত্র নাতিকে উনি মৃত্যু দিয়েছেন। কোন কোন বইয়ে এভাবে লেখা আছে যে বুড়ির একমাত্র সেবাকারী নাতি মারা গেছে, তো আল্লাহর কাণ্ড জ্ঞান নেই? একজন আলেম হয়ে যদি এরকম কথা বলে তাহলে বুঝতেই পারছেন যে অবস্থা কেমন। আমার দেশের এক ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো, তার একটা বড় রোগ হয়েছে। কেমন আছেন ভাই? সালাম আলাইকুম। কেমন আছেন? আর বলেন না, গরিব লোকের ঘোড়া রোগ। কি হয়েছে? বলছে দেখুন না আল্লাহর আল্লাহর কি এ, দেখুন আমরা গরিব মানুষ, আমাদেরকে এই রোগ দিয়েছে। এইরকম অভিযোগমূলক কথা আল্লাহর জন্য বলা জায়েজ না জায়েজ? না জায়েজ। সব সময় আল্লাহর ভাগ, আল্লাহর যে ভাগ্য, সেই ভাগ্য আপনার জন্য যে দিয়েছেন, সেই ভাগ ও ভাগ্য নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি যদি সেটাকে খারাপ মনে করেন, আল্লাহ তাআলা সেটাকে আপনার জন্য ভালো মনে করেন, অতএব সেটা আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে না নেন তাহলে আলাদা কথা, কিন্তু মেনে না নেওয়ার পরও যদি আপনি তার বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে নিশ্চয়ই সেটা খুবই দুঃখজনক এবং কুফরি কথা, যে আল্লাহর কাণ্ড জ্ঞান নেই, আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমন ইমামের পেছনে নামাজ হবে না? হবে না। অবশ্য হয়তো বা জাহেল, সে বোঝে না, তাকে বোঝাতে হবে যে আল্লাহ সম্পর্কে এই শ্রেণীর কথা বললে পরে মানুষ কাফের হয়ে যায়। তারপরে আর একটা কথা বলি, কি গো তুমি কথা মানছো না কেন, নামাজ পড়ছো না কেন? ওহ তুমি এটা করলে, এটা তো ঠিক না, তুমি এইভাবে বেপর্দায় চলে গেলে, এ তো মানুষের সামনে যাবে, আদবের সঙ্গে যাবে, পর্দার সঙ্গে যাবে। আর বাবা কে আর মেনে চলছে, এই শ্রেণীর কথা শোনা যায়। তার মানে কে আর মেনে চলছে? তার মানে সবাই মেনে যেহেতু চলে না, আমিও চলি না। দুনিয়াটা দেখি যেমন, আমিও দেখি তেমন। তার মানে দুনিয়া যেমন হবে সেরকম আমি, আমি সেরকম আছি। আরবিতে একটা কথা আছে, ওয়াদ্দাতিন কি বলে, ওয়াদ্দাতিজ জওয়ানি লাও আন্না কুন্না নিসাইদ দুনিয়া জওয়ানি। তার মানে সারা বিশ্বের মহিলারা বেশ্যা হোক, এটা স্বাভাবিক কথা। সে নিজের নিজেকে তার দোষ ঢাকার জন্য, সমাজের দোষ ঢাকার জন্য সে চায় যে সারা দুনিয়ার সমস্ত মহিলারা বেশ্যা হয়ে যাক। এই যে কথা তার জন্য, নিজের জন্য, সেই রকম যদি কেউ মনে করে যে সবাই মানে না তাই আমি মানি না, কে আর মেনে চলছে, আর বাবা আর কে মানছে, তার মানে আমিও তাই মানি না, এই শ্রেণীর কথা বলা নিশ্চয়ই জায়েজ নয়। যেমন কলি তেমনি চলি, এমন বিমুখতা কুফর হতে পারে। যদি আপনি লোকের দেখা দেখি না মানেন, লোকে করেন না তাই আপনি করেন না। কিছু লোক আছে ওই যে মানে কিছু আছে দাদুপন্থী, বাপ দাদারা যা করছে তাই করব, আর কিছু লোক আছে যে লোকে যা সমাজে যা করছে আমি তাই তাতেই রাজি আছি, আমি তাই করব। অনেক লোক রোজা রাখে কি জন্য, সমাজে সবাই রাখছে তাই আমি রাখি, বাড়ির সবাই রাখছে তাই আমি রাখি, সবাই মনে করুন ঘুষ খাচ্ছে তো আমিও খাবো, সবাই সুদ খাচ্ছে তো আমিও খাবো, যারা এরকম লোক দেখাতে থাকে মানে লোকের পিছন পিছনে চলে, তাহলে বুঝতে পাচ্ছেন যে সে লোক কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ আল্লাহ আল্লাহ রসুলের উপরে সমাজকে প্রাধান্য দেয়, সামাজিকতাকে প্রাধান্য দেয়, লৌকিকতাকে প্রাধান্য দেয়। আপনার একজনকে বলুন যে ভাই তোমার বিয়েতে এইরকম, এটা তো ঠিক না। ভাই সবাই তো করে, তা সবাই করলে তো কি হলো, এটা তো ঠিক না। আপনি একজন আলেম মানুষ, এতজন বরযাত্রী নিলেন কি ব্যাপারে, সমাজে বুঝতেই পাচ্ছেন বরযাত্রী না নিলে পরে লোকে রাগ করে, লোকের খেয়েছি খাওয়াতে হবে, তো আপনার বাড়িতে খাওয়া না, বরযাত্রী যাবে। চাচাকে বলতে গেলাম, চাচা বরযাত্রী যাবে না কেন, তার ভাই বোকে বলা হয়নি, ভাই বোকে শুধু বলতে হবে তবে সে যাবে। এইভাবে চেন সিস্টেম হয়ে, তা তুমি আলেম মানুষ তুমি মানলে না, তা সমাজে, তা সমাজকে তুমি প্রাধান্য দিলে। এই শ্রেণীর কথাবার্তা যে সমস্ত মানুষরা বলে কেয়ার মেনে চলছে, আমি তাই চলি না, তার মানে হচ্ছে আমিও তাই চলি না, এই কথা কুফরি হতে পারে যদি সে আল্লাহ আল্লাহ রসুলের উপরে সমাজকে প্রাধান্য দেয়, সামাজিকতা লৌকিকতাকে প্রাধান্য দেয়, আর লৌকিকতার নামে আপনার শরীয়তকে মানে না। এই যে আজ না গতকাল বৈশাখ কি বলো ডেকে হাল খাতা গেল, নববর্ষ গেল, আমাকে ফেসবুকে অনেকে নববর্ষে দিয়ে পাঠাচ্ছে, শুভেচ্ছা পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, যেহেতু পরিবেশে আছে, পরিবেশে চলছে, সবাই করছে। যদি বলেন তাকে যে আপনি এটা কেন করছেন, সবাই করছে তাই করছি, দুনিয়া যেমন আমি সেরকম তেমন চলছি, এটা কিন্তু মোটেই উচিত না, মোটেই জায়েজ না, বরং কুফরিও হতে পারে। আর একটা কথা, কি ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন না কেন, মিয়া নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, তার মানে নামাজ পড়ে দুনিয়াতেই সে ফায়দা চায়, নামাজ পড়ে কে বড় লোক হবে, আমি বলছি নামাজ পড়লে গরিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে ভালোবাসে সে প্রস্তুতি নেক, সে গরিব হবে, সে দরিদ্র হবে, তাকে পরীক্ষা করা হবে। আর তুমি বলছো বড় লোক হবে নামাজ পড়ে, হতে পারো, আল্লাহ পক্ষ থেকে কারেন্ট তোমার জন্য আসতে পারে, পুরস্কার আসতে পারে, তার জন্য তুমি সচ্ছল, তোমার রুচি সচ্ছল হতে পারে, জরুরি না। কারণ দিনের যত কাজ আছে সওয়াবের কাজ, সেই সওয়াব আসলে কখন পাওয়া যাবে, আখেরাতে, দুনিয়াতে পেতে পারো। কোন কোন সময় আল্লাহ তারা বান্দাকে দুনিয়াতেও ফল দিয়ে থাকেন, কিন্তু এটা জরুরি না, জরুরি কখন, আখেরাতে, ফল কাজ করেছো আখেরাতে ফল পাবে, দুনিয়াতে পাওয়া জরুরি না। কিন্তু অনেক মানুষ মনে করে যে এতদিন নামাজ পড়লাম মিয়া কি পেলাম, হ্যাঁ এতদিন আল্লাহর কাজ করলাম কি পেলাম, নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, তার মানে নামাজ পড়ে যেহেতু বড় লোক হওয়া যায় না, সুতরাং আমিও নামাজ পড়ব না। এমন কথা যদি কেউ বলে, নামাজ পড়ে যেহেতু পার্থিব্য লাভ প্রদিষ্ট নয় তাই নামাজ পড়ব না, পরকালে বিশ্বাস নেই, আর তার জন্য এমন কথা বলা কুফরি। এমনি যারা নামাজ ত্যাগ করা, ওলামারা অনেকেই বলেছেন যে কাফের হয়ে যায়, যে নামাজ ত্যাগ করবে ইচ্ছাকৃত সে কাফের হয়ে যাবে, এমনকি ফজরের নামাজ যদি যথাসময়ে না পড়ে বাকি নামাজ পড়ে তবুও সে কাফের হয়ে যাবে। আর নামাজ পড়ল না উল্টে বারেই বলছে কি যে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে, আর তার মানে সে কুফরি পর্যন্ত পৌঁছে যাবে, এ কথা খুবই সহজে অনুমান করতে পারছেন। আর একটা কথা, ওসব মৌলবীদের বাঁধা গত পেটপালার বুদ্ধি, কখন বলে জানেন, যখন কোথাও ওয়াজ হচ্ছে, কোথাও মানে বক্তৃতা হচ্ছে, শুনছে পাশ থেকে লোকে শুনছে, বলছে দেখছিস কি বলছে, মানে হুজুরের কথা, হুজুরের ওয়াজ নিয়ে কি করে লোকে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, ওসব ওদের বাঁধা গত। এই যে অনেকে শুনছে টিভিতে, অনেকে শুনছে নেটে দেখছে, শুনছে কথা বলছে, মোটামোটা কথা বলে, ও সব ওদের বাঁধা গত, পেট চালাবার বুদ্ধি, পেট চালাবার বুদ্ধি মানে এইসব কথা বলে বলেই খেতে পায়। এই শ্রেণীর কথা বলে কখন, যখন হুজুরদেরকে ব্যঙ্গ করে, হুজুরদেরকে ছোট মনে করে। অনেক লোক আছে যারা হুজুরদের এই সমস্ত কথাবার্তা শুনে, নাদুস নুদুস চেহারা দেখে তাদের হিংসা হয় এবং তাদের বিরুদ্ধে তারা সমালোচনা করে। শুধু শিক্ষিত শ্রেণীর মানুষই না, অশিক্ষিত শ্রেণীর মানুষই না, বরং আলেম হয়ে আলেমের গোশত খেতে চায়, খেয়ে থাকে, কখনো হিংসাতে কখনো অহংকারে। শয়তানের ইবলিসের দুটোই পাপ ছিল না, সারা পৃথিবীর বুকে প্রথম পাপ, সারা বিশ্বের প্রথম পাপ, ইতিহাসে বিশ্বের ইতিহাসের প্রথম পাপ কি দুটি, এক হচ্ছে অহংকার, দু নম্বর হচ্ছে হিংসা। হিংসা করেছিল আদমের প্রতি, আর অহংকার করেছিল যে আমি আগুনের তৈরি। এই দুটো জিনিস যখন এসে যাবে, এই বিলিসি গুণ কারোর মধ্যে আসবে, তখন সে অপরকে ছোট করতে কোন রকমের কোনটা করবে না। সুতরাং একজন ওয়াজ করছে, সেই ওয়াজ তোমার পছন্দ না, তোমার মন মতো নয়, অথবা তুমি বিশ্বাস করো না, আর তুমি তার পিছনে এইভাবে কুটি কাটবে, এইভাবে কথা বলবে, এইভাবে ব্যঙ্গ করবে, এইভাবে তার সমালোচনা করবে, এটা তোমার জন্য জায়েজ না। ও সব মৌলবীদের বাঁধাগত, হুজুরদের বাঁধাগত, পেট পালার বুদ্ধি, মানে এইগুলো এইসব বলে বলে খেতে পায়, লোকের কাছে দান পায়, সদকা পায় ইত্যাদি। বেশ, এ গেল এক কথা। আর একটা কথা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তার মানে মোল্লারা এই নামাজ রোজা এসব ছাড়া আর কিচ্ছু জানে না। আরে মিয়া, এরা সব রাজনীতির কথা বলতে আসে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তোমরা মসজিদের কথা বলো, ইমামতি করো যাও, হ্যাঁ তোমরা এইসব রাজনীতি ফেজনীতি কি বোঝো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর এ জানে না যে মোল্লার দৌড় অনন্ত জীবনের পর্যন্ত, তোমাদেরই দৌড় বরং গোর পর্যন্ত। দুনিয়া তোমরাই দুনিয়ার সামান্য গোর পর্যন্ত, গোরের আগে পর্যন্ত, মানে প্রাণ কণ্ঠাগত হওয়া পর্যন্ত তোমরা জানো কি করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে না কি করতে হবে, বাকি মারা গেলে আর কি হবে তোমাদের বলার ক্ষমতা নেই। কিন্তু মোল্লারা বলতে পারবে, মোল্লারা বলতে পারবে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লারা কি করে, আরে মোল্লারাই মাটি করলো, মানলাম কিছু মোল্লার কারণে সমাজের ক্ষতি হয়, কিন্তু মোল্লারা সবাই আম ভাবে যদি বলো, মোল্লারা মাটি করলো। একজন গল্প করছেন, এক মোল্লা বলছে, আমি ট্রেনে যাচ্ছি আর পাশাপাশি দুটো ভদ্রলোক মুসলমান, মুসলমান মোল্লা, মোল্লা বলছে কে মুসলমানে, তারা গল্প করছে যে মোল্লারাই মাটি করল। তো বলছে, আমি শ্রদ্ধার সাথে দুজনকে বললাম, আপনারা মুসলমান? তো বলছে, হ্যাঁ আমরা মুসলমান। ঠিক আছে, তো মাশাআল্লাহ আপনারা তো দেখছি চেহারা চেহারা সুন্দর আছে, তো কি ব্যাপার, আপনার বিয়ে শাদী করেছেন? বলছে, না বিয়ে শাদী করিনি এখন। তো আপনার বোন আছে? বলছে, হ্যাঁ আছে। তো বোনকে বিয়ে করেন না কেন? আর সে ফায়ার হয়ে গেছে। কি কথা বলছেন আপনি, বোনকে কেউ বিয়ে করেন নাকি? কেন, বোনকে যে বিয়ে করতে হয় না এ বুঝকে দিল, বোনকে বিয়ে করতে হয় না এ বুঝকে দিয়েছে, মোল্লারা তো দিয়েছে, কেন মোল্লাদের কথা মানে, যান মোল্লারা মাটি করলো। লোকে বলে নাক না থাকলে গু খেত মানুষ, মোল্লারা যদি না থাকতো তা আপনারা কি করতেন? মোল্লারা যেমন মাটি করে, মানলাম কিছু লোক আছে, কিছু মোল্লা আছে যারা মাটি করে, সমাজের ক্ষতি করে, কিন্তু তার মানে এই নয় যে সবাই খারাপ, আমভাবে সবাইকে খারাপ বলবে, এটা কিন্তু আপনার অন্যায় হচ্ছে। সমালোচনা খালি পিছনে সমালোচনা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, অথচ মোল্লার দৌড় হচ্ছে চিরস্থায়ী, ওদেরই দৌড় হচ্ছে গোর পর্যন্ত। কম্পিউটার পেয়েও চিরসুখ অর্জন করতে অক্ষম, কিন্তু মোল্লারা কম্পিউটার পাক আর না পাক, মরণের পর ইচ্ছা সুখ এবং চিরসুখের সন্ধান দিতে সক্ষম। ওরা দুনিয়াতে কিভাবে সুখে বাস করবে, ঠিক আছে আমরা অস্বীকার করি না, কিন্তু তা বলে ওদেরকে তোমরা অস্বীকার করবে, তাদেরকে তোমরা ছোট জ্ঞান করবে, তোমাদের কোন অহংকারে তাদেরকে ছোট করবে? তোমরা দাও গোর পর্যন্ত সুখের সন্ধান, আর মোল্লারা দেয় গোরের পরেও, দুনিয়াতেও সুখ শান্তিতে কিভাবে বাস করতে হয় সে কথা বলে, আর তারপরেও জীবনে কিভাবে সুখ শান্তি পাবে, অনন্তকাল জীবন, তোমার যে রূহ সৃষ্টি হয়ে গেছে, রুহের কোনদিন মৃত্যু, রুহের মৃত্যু হয় নাকি, আত্মার মৃত্যু হয়, তোমার মৃত্যু হবে, কিন্তু তোমার আত্মার মৃত্যু হবে না। ওই আত্মা সৃষ্টি হয়েছে আর চিরকাল থাকবে, এর কোন মৃত্যু নেই, খালি স্থান পরিবর্তন করবে দুনিয়া ছেড়ে যখন আখেরাতে যাবে, এবং চিরকাল থাকবে, হয় শান্তিতে আর না হয় শাস্তিতে। সুতরাং মোল্লাকে তুচ্ছ করার জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লাকে ছোট করা আর মোল্লাকে মোল্লা মোল্লা বলে তুচ্ছ করা। আমি একবার রিয়াজে গেলাম, রিয়াজের এক হোটেলে, সেখানে নাস্তা করতে গেলাম, তো সেখানে টিভি চলছে, বাংলাদেশি ফিল্ম চলছিল, জোরে সাউন্ড ছিল। আমি জানি যেটা টিভি বন্ধ করবে না, তার কারণ বলবে সৌদি ভাষা টিভি আছে, এদের দলিল হচ্ছে সৌদি বিড়ি খান বিড়ি খা হারাম, সৌদিরা খাচ্ছে, এটা করো না এটা করা হারাম, আরে সৌদিরা করছে, গাঁটের নিচে প্যান্ট পরো না জামা পরো না, সৌদিরা করে, এসব সৌদির দলিল। নাস্তা খেতে গিয়ে বললাম ভাই এক কাজ করেন, একটু ঘুরে বসলাম, বললাম সাউন্ডটা কমিয়ে দেন, দেখেন আমি বন্ধ করতে বলিনি, কি বললাম সাউন্ডটা কমিয়ে দেন, শুনলো সাউন্ডটা কমিয়ে দিল। তারপরে এক বাংলাদেশি এলো, এসে বলছে কি মিয়া তোমাদের টিভি চলে না নাকি, বলছে হ্যাঁ চলছে, ওই যে মোল্লাজি এসেছে বন্ধ সাউন্ডটা কমাতে বলছে, কি বললো মোল্লাজি। তারপরে বলছে আরে মিয়া কত মোল্লা দেখলাম, চালাও চালাও, হ্যাঁ সাউন্ড ছোট লাগিয়ে দিল, কোথায় এটা রিয়াজে, রিয়াজে বাথাতে। তারপরে পয়সা দেওয়ার সময় বললাম আপনি মোল্লা মোল্লা করলেন, এই মোল্লা কেন বললেন, মোল্লা তো তুচ্ছ করে বলা হয় মানুষকে, তাই না, না না না আমাদের দেশে মোল্লা না, সবাইকে মোল্লা বলেন না, আপনি আপনার বড় হুজুর যারা বড় বড় বুজুর্গ আছে তাদেরকে আপনি মোল্লা বলবেন নাকি ব্যঙ্গ করে মোল্লা বলেন, তর্ক। আমি বললাম যে সৌদি আরবে বসে আপনি এরকম কথা বলতে পারছেন, সৌদি আরবে বলছে হ্যাঁ মিয়া বাথা বটে, এখানে কেউ আসবে না, হ্যাঁ এই জন্যই বলতে পারছেন, আমার এলাকায় হতেন আপনি তো আপনার মোল্লাগিরিতে কেমন গোল্লা খাদ্য দেখাতে হয় দেখাতাম, আজই সৌদি আরবে বসে এইভাবে ঠাট্টা করছে, আলেম ওলামাকে ঠাট্টা করছে মোল্লা বলে, আল্লাহুল মুস্তাহান, যারা এইভাবে আলেম ওলামার কদর করে না, জানেন না আপনি সে কে, সে কত বড় আলেম, যাই হোক দেখে বুঝতে পারলেন, সে যখন আপনাকে বললে একটা খারাপ কাজ, আপনি জানেন যে গান বাজনা খারাপ এটা হারাম বলে, আপনি না মানেন আলাদা কথা, কিন্তু যখন বললো আপনি শুনলে তা মোল্লা মোল্লা কেন করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা উলামাইনা, সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের স্নেহ করে না, এবং আমাদের ওলামার হক চেনে না, আমাদের ওলামার কদর চেনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর তুমি তুচ্ছ করছো ছোট করছো মোল্লা মোল্লা করে, এটা তোমার জন্য ঠিক না। কখনো কখনো এইরকম ব্যঙ্গ কুফরি পর্যন্ত পৌঁছে যায়, এ কথা আপনারা জানেন সূরা তওবার বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে, এর জন্য কুলিস্তাহজিউ কুলিস্তাহজিউ, তোমরা আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউ কুলিস্তাহজিউ কদ কাফারতুম বাদা ঈমানিকুম, হ্যাঁ ঠাট্টা করো ব্যঙ্গ করো তোমরা কাফের হয়ে গেছো, ঠাট্টা করার বিষয় পাওনি, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে দিনকে নিয়ে তোমরা ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করছো, এ কুফরি পর্যন্ত কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানের পর তোমরা কুফরি করেছো, ইন্নাফু আন তায়েফাতিন মিনকুম নুআযিব তায়েফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, যদি তোমাদের এক সম্প্রদায়কে ক্ষমা করে দিই আর এক সম্প্রদায়কে ক্ষমা করব না কারণ তারা হচ্ছে অপরাধী। ইনশাআল্লাহ এই যে দাড়ি রাখার জন্য কত কত শুনতে হয়, কেউ বলে দেড়েল, কেউ বলে ও দাড়িওয়ালা, কেউ বলে চাচা, তার মানে দাড়ি রাখলেই চাচা, আজীব কথা যে অমুসলিম, সে অমুসলিম ছোট বাচ্চা 10-12 বছরের বাচ্চা, আমি যাচ্ছি পার হয়ে তো আমাকে বলছে চাচা, আমি কি রে তুই আমাকে চাচা বললি কেন, চাচা বলি তো আমি চাচা হই নাকি, তোমার ভাইপো নাকি, তো বলছে দাড়িওয়ালাকে চাচা বলে, আমরা কি কথা, সে অমুসলিম, আমার তো রবি ঠাকুর তো চাচা নাকি, রবি ঠাকুর দাঁড়িয়ে আছে তো, না না না ওই মুসলমান দেখ, কেন মুসলমানরা চাচা হলো আর যদি অমুসলমানরা দাঁড়িয়ে রাখে চাচা হবে না, আজীব কথা, চাচা আবার বলছে লাদেন চাচা, শুধু চাচা না, লাদেন চাচা, তার মানে কি দাড়ি রাখলে এখন সন্ত্রাসী, পথ পেয়ে গেছে, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করার একটা সীমানা আছে। আরে সৌদি আরবে, সৌদি আরবে ব্যাংকে গেলাম, বলছে তালেবান, দাড়ি দেখে বলছে তালেবান, আজি তাহলে লাদেন চাচা, তালেবান, আরো কত রকমের কথা। হ্যাঁ, এইভাবে মানুষকে আলেম ওলামাকে ছোট করে, এরা কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছে দেবে। আমি ফতোয়া দিচ্ছি না, আমি বলছি না যে সে কাফের, কিন্তু তার নিয়ত অনুসারে সে কাফের হতে পারে। যদি সে তার কাছে দলিল পেশ করা হয় অস্বীকার করে, তাহলে ওলামারা বলবেন যে সে হচ্ছে কাফের। আর একটা কথা, ক্ষুধার্ত মানুষের কাছে ধর্মের বাণী শোনায় না, এটা আমাদের এক বড় নেতার কথা। ক্ষুধার্ত মানুষের কাছে ধর্মের কথা বলো না, এক বড় নেতার কথা। কথা একদিকে ঠিক, একদিকে ভুল। একদিকে ঠিক এই জন্য যে যখন কোনো মানুষকে কথা শোনাবে, তার পেটে যদি খিদা থাকে সে শুনবে না, এটা বাস্তব। এই জন্য যেখানেই দেখবেন ইসলামী কোনো কথা হয় সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, আর যেখানে খাওয়ন দাওয়ানোর ব্যবস্থা হয় সেখানে লোক বেশি হয়। এই নয় যে হয় না, তা না, খাওয়ার না দিলে লোক হয় না, তা না, লোক হয় কিন্তু খাবার দিলে লোক বেশি হয়। তাহলে বোঝা গেল একটা মানুষের পেটে ভাত জুটছে না, তাকে আপনি গিয়ে বলছেন ভাই নামাজ পড়ো, ভাই রোজা করো, আরে পেটে ভাত জুটছে না তো নামাজ রোজা কথা সে শুনবে মিষ্টি করে? এখন এসেছে অভিযোগ নিয়ে এসেছে, এখন আমাদের এখানে ব্যবস্থা আছে, সে অভিযোগ নিয়ে এসছে আমাকে আমার কাফিল বেতন দেয় না, আমার এই চলে না, আমার সংসারে এই, আর তাকে বলছে মুসলমান হও। হ্যাঁ, এই শ্রেণীর মানুষের জন্য বলা হয়েছে যে ক্ষুধার্ত মানুষের কাছে ধর্মের কথা বলো না, তার ক্ষুধাটা আগে মিটাও, তারপরে ধর্মের কথা বলো। কথা ঠিক না, ধর্মের কথা ক্ষুধা থাকলেও বলতে হবে আর পেট পূর্ণ থাকলেও বলতে হবে। ধর্ম সব সময় মান্য, ক্ষুধা থাকলেও ধর্ম মানতে হবে, তাই না? নাকি ক্ষুধা না থাকে, ক্ষুধা থাকলে পরে ধর্ম মাফ না? ক্ষুধা থাকলেও ধর্ম মানতে হবে, আর ক্ষুধা না থাকলেও ধর্ম মানতে হবে। বলা নিষেধ না, বলা নিষেধ না, তবে হ্যাঁ কথা যুক্তির কথা যে তার ধর্মের কথা বলার সাথে সাথে তাদের ক্ষুধা মিটাবার চেষ্টা করো। কিন্তু আমি যদি ক্ষুধা মিটাতে না পারি তাহলে কি আমি ধর্মের বাণী প্রচার করতে পারি না? না, ক্ষুধা থাকলেও ধর্মের বাণী শুনতে হবে এবং ধর্মের বাণী পৌঁছে দিতে হবে, তবে হ্যাঁ সেই সঙ্গে তার সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে। ধর্ম সকল শ্রেণীর মানুষের কাছে সমান, ক্ষুধার্ত হলেও ধর্ম মানতে হবে। বরং ধর্মীয় বাণী ক্ষুধার্ত মানুষের খুন নিবারক আহার, যারা খেতে পায় না, যাদের কষ্টে দিন পার হচ্ছে, তারা যদি ধর্মের কথা শুনে, তারা যদি কোরআন শুনে, আল্লাহ অভিমুখী হবে, খোদার রুজি কোথায় পাওয়া যায়, রুজিদাতা কে, রাজ্জাক কে, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রুজি দেবেন, তার পক্ষ থেকে রুজি দেবেন। সুতরাং ধর্মীয় বাণী শোনো, তোমার পেটে খিদা আছে, খাবার নেই, এই বাণী শুনে পেটের খিদার জ্বালা মিটাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের সাথে পেটে পাথর বেঁধে ধর্মের বাণী প্রচার করেছেন, ধর্মের বাণী শুনেছেন, পেটে পাথর বেঁধে, পেটের পাথর বেঁধে ধর্মকে রক্ষা করার জন্য পাথর কেটেছেন, মাটি কেটেছেন। সাহাবি বলছেন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা আছে, আমি ঘরে স্ত্রীকে এসে বললাম হ্যাঁ গো বাড়িতে কিছু আছে, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ক্ষুধার্ত। তো বলে আমার বাড়িতে তো কিছুই নেই, একটা ছাগলের ছানা আছে আর কিছু জব আছে, তুমি যদি করো তো করে দাও। ছাগল ছানাটা জবাই করে দিয়ে আর কিছু জব ছিল স্ত্রী জাঁতা ঘুরিয়ে পিষে, দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ মেহমান বাড়িতে আসবেন আল্লাহ, চুপি চুপি গিয়ে বলছেন রাসূল আল্লাহ আমার বাড়িতে কিছু খাবার তৈরি করেছি, আপনার ভিতরে যে অনুভব করছি আপনি ক্ষুধার্ত আছেন, দু চারজন সাহাবি নিয়ে আপনি আমার বাড়িতে আসুন মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি, আগো খন্দকবাসীরা তোমরা শোনো, অমুক সাহাবি, কোন কোন রেওয়ায়েতে যাবে, কোন কোন রেওয়ায়েতে আবু তালহা, তোমাদেরকে দাওয়াত দিচ্ছে তোমরা এসো। ছুটে গিয়ে বলছে ও শুনছো কি হয়েছে, কি হয়েছে? বলছে সমস্ত খন্দকবাসীরা চলে এসেছে, 1500 লোক তখন বলছে আমি যে তোমাকে বললাম যে আল্লাহ রসুলকে বলো আর দু একজন সাহাবী এলে হবে, তুমি সবাইকে ডেকে চলে এলে, আমি কি করবো, আমি তো এই কথাই বললাম কিন্তু সবাই দেখেছে, আল্লাহ রসুল খুদ ডাকলেন। বলছে ও আল্লাহ রসুল নিজে ডাকলেন, আপনি ঠিক বলেছিলেন? হ্যাঁ ঠিক বলেছিলাম। বলে তাহলে আল্লাহ এবং তার রসুলই ভালো জানে, খালাস, যদি তিনি এই কথা বলেছেন তোমার এই কথা বলার পরও যদি আল্লাহ রসুল এই কথা বলেছেন, মানে হাকিকত জেনা জানার পরও যদি আল্লাহ রসুল বলেছেন, তো আল্লাহ এবং তার রসুল ভালো জানেন যে এতগুলো লোক কি করে খাবে। লো সাহাবি এসে গেলেন, সাহাবারে আসলেন, আল্লাহ রসুল আসলেন, তুমি বললে তোমাদের খাবার কই? বলছে ওই যে হাঁড়িতে আছে গোস্ত, হচ্ছে রুটি আর খুবই ঢাকা আছে। ছাড়ো আমাকে, আস্তে আস্তে করে দিতে থাকেন, লোকে খেতে থাকে, দিতে থাকেন, লোকে খেতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহ রসুল খেলেন, বাড়ির লোকেরা খেল, আর 1500 লোক খেয়ে পার হয়ে গেল। শেষ পর্যন্ত খাবার ততটুকুই ছিল যতটুকু পাকানো হচ্ছিল। খোদার্থ মানুষকে ধর্মীয় বাণী শোনায় না, কে বলল খোদা নিয়ে এইভাবে দিন প্রচার করতে হয়, আর খোদা নিয়ে মানুষের কাছে দিন পৌঁছাতে হয়, আর খোদা নিয়ে মানুষকে দিনের কথা শুনতে হয়, এতে খুন নিবারক আহার আছে। খোদা খোদা অবস্থাতে যখন আপনি দেখবেন যে আমার খাবার নেই, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় ফেলেছেন, আল্লাহর কথা শুনুন, কোরআনের আয়াত শুনুন, কোরআনের কোরআন হাদিসের বাণী শুনুন, তাহলে আপনি সান্ত্বনা পাবেন। এই খোদাত্ব অবস্থায় আপনি সান্ত্বনা পাবেন তা নয়, আমি খোদাত্ব আছে আমার কাছে শোনায় না কোরআনের কথা, না এরকম করা মোটেই চলবে না। সবার জন্য খুন নিবারক আহার হচ্ছে ধর্মের বাণী। সুতরাং যারা বিপদে ও খোদার ধর্ম অবহেলা করে তারা, অথবা কেবল সুখের সময় ধর্ম মেনে চলে, এবং কিছু লোক আছে না শুধু সুখের সময় মানে ধর্মের বাণী, সুখের সময় মানে, দুঃখের সময় মানে না। হ্যাঁ যখন যখন মিলাদ পড়াবে তখন আছে, যখন বিয়ে শাদী তখন, হ্যাঁ তখন ধর্মের বাণী, তখন ঠিক আছে, না সব সময়, বিশেষ করে দুঃখের সময়ে ধর্ম মেনে চলা সব সময় সবারই জন্য, দুঃখের সময় শিখে তুলে রাখে, তারা নিশ্চয়ই কপট ও স্বার্থপর মানুষ, মুনাফিকির কাজ এরকম, যারা সুখে নেই দুঃখে নেই সুখে আছে। যারা মিঠা হালুয়া খেতে পছন্দ করে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে দানদান শহীদ হয়েছিল, মা ফাতেমা হালুয়া বানিয়ে দিয়েছিলেন, মা ফাতেমা হালুয়া বানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন, তাই আমরা হালুয়া বানিয়ে খাই। তো হালিয়া হালুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হালুয়া বানিয়ে খেয়েছিলেন, যদি খেয়েছিলেন, এরকম কোন হাদিস নেই যে মা ফাতেমা হালুয়া বানিয়ে দিয়েছিলেন খেয়েছিলেন, যদি তাই হয়ে থাকে তো আল্লাহ রাসূলের তো দাঁত ভেঙেছিল, তুমি দাঁত না ভেঙে খাবে, গোটা গোটা দাঁত নিয়ে তুমি হালুয়া খাবে, তুমি এত বড় স্বার্থপর মানুষ যে মিষ্টি মিষ্টি সুন্নত গ্রহণ করবে আর কষ্ট কষ্ট সুন্নত গ্রহণ করতে মন চায় না, না এরকম হতে পারে না। সব সময় সুন্নাহ সব সময় পালনীয়, ধর্ম সব সময় পালনীয়। আর একটা কথা অনেক সময়ে মানুষ বলে থাকে, যখন তাকে বলা হয় বা তার সামনে কিছু, যেমন বিশেষ করে পর্দা, বোরকা টোরকা, দাড়ি ইত্যাদি, বোরকা এবং দাড়ি আমাদের দেশের বিশেষ করে দুটো প্রতীক কেমন হয়ে গেছে, যে দুটো প্রতীক দেখে মানুষ এইসব মানুষদেরকে তুচ্ছ করে, বলে প্রাচীন পন্থী, বলে মৌলবাদী, তারপরে বলে ধর্মীয় কুসংস্কার, মধ্যযুগীয় আচরণ, মধ্যযুগীয় কদর্য, এগুলো পত্রিকা লিখছে, ভালো ভালো পত্রিকা, বড় বড় পত্রিকা, যে মানুষ মানে লক্ষ লক্ষ মানুষ পড়ে, তারা বলছে মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় কদর্য। আল্লাহু আকবার, কাকে দাড়িকে আর বর কাকে? এই যে এই সেই কথাগুলো যদি কেউ বলে যে মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগীয় মানে ওই যে খ্রিস্টানদের সময়ে যখন বিজ্ঞান আর খ্রিস্টান ধর্মের সংঘর্ষ হয়, এবং সেই সময়ে অনেক খ্রিস্টান পাদ্রীদেরকে অত্যাচার করা হয়, তার মানে বিজ্ঞান এক বলছে, বাস্তব এক বলছে, তারা এক বলছে, মানছে না, তখন তাদেরকে বাস্তব যেহেতু বিজ্ঞান সংঘর্ষ হচ্ছে তখন তাদেরকে ছোট করছে, তোমরা কি তোমরা মোল্লা, তোমরা কিছু জানো না, কিন্তু ইসলাম তা তো না, ইসলাম আর খ্রিস্টান ধর্ম তো এক না, ইসলাম হচ্ছে কাটি ধর্ম, এসো প্রমাণ করো যে বিজ্ঞান বিরোধী কি আছে, ইসলাম আর বিজ্ঞানের মধ্যে সংঘর্ষ হতে পারে না, সঠিক ইসলাম এবং সঠিক বিজ্ঞানের মধ্যে সংঘর্ষ হতে পারে না। হ্যাঁ ইসলামের অপব্যাখ্যা যদি হয়, কিংবা বিজ্ঞানের যদি ভুল তথ্য হয় তাহলে সাংঘর্ষিক হতে পারে। যেমন পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, প্রমাণ করো তোমরা নিজেরাই বিজ্ঞানীরা এখনো ঠিক করতে পারোনি পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। কেউ বলছে পৃথিবী ঘোরে সূর্যও ঘোরে, কেউ বলছে না সূর্য স্থির আছে পৃথিবী ঘোরে, কেউ বলছে না পৃথিবী স্থির আছে সূর্য ঘোরে। তোমরা তো নিজেরাই ঠিক না, তোমরা যে প্রমাণগুলো করছো ঠিক। আবার আমাদের মধ্যে আলেম ওলামাদের মধ্যেও বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কেউ কেউ বলছেন না পৃথিবীও ঘোরে সূর্যও ঘোরে, কেউ বলছেন না সূর্যই ঘোরে পৃথিবী স্থির আছে। বিভিন্ন আয়াত বিভিন্ন হাদিস দিয়ে প্রমাণ করা হচ্ছে। সুতরাং যদি অপব্যাখ্যা হয়, অপব্যাখ্যা হলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হতে পারে, অপব্যাখ্যা না হলে কোনদিন সাংঘর্ষিক হতে পারে না। আর তার জন্য তুমি মানুষকে তুচ্ছ করবে, মোল্লাদেরকে তুচ্ছ করবে, কিংবা প্রাচীনপন্থী মৌলবাদী ধর্মীয় কুসংস্কার ইত্যাদি বলে বোরকা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান বা প্রথা তো হয় না, ধর্মীয় নীতি বলা হয়, এই নীতিকে ছোট করে জানবে, এটা তোমার জন্য জায়েজ নয়। প্রাচীন সে রসুলের মূল নীতি ও পথ ছাড়া মানুষের নিস্তার নেই, মৌলবাদী হওয়া ছাড়া মানুষের নিস্তার নেই। কিছু কিছু মানুষ মনে করে বেশি মানলে পরে মৌলবাদী হয়। হ্যাঁ, যেমন এক জায়গায় কথা হলো, যে কথা কি হলো যে কি ব্যাপার আপনারা বন্ধু বান্ধব বাড়িতে সব একসাথে উঠা বসা করেন, বলছে হ্যাঁ আমরা গোড়া নই, আমরা মৌলবাদী নই। আলেম মানুষ, আলেম বলছে, বলছে আমরা মৌলবাদী নই, তার মানে কি? পর্দা মানলে যে পর্দাকে পরিপূর্ণ রূপে মানে সে হচ্ছে মৌলবাদী, আর ওনারা হচ্ছেন কি উদারপন্থী, যে আসবে দেখা করবে সমস্যা নেই উদারপন্থী বলে, এরা হচ্ছে হ্যাঁ উদার নীতি, তার মানে তাইয়ুস, একে একে শরীয়তের ভাষায় ভেড়া বলে, শরীয়তের ভাষায় দেখে কি বলা হয় ভেড়া। কিন্তু এরা মনে করছে আমরা উদারপন্থী, আমরা মৌলবাদী নই, আমরা কট্টরপন্থী নই, আমরা সরলপন্থী। আর সরলপন্থী করতে গিয়ে তার ভিতরে গরল ভরছে। মানলাম যে মানুষ তিন রকম আছে, নরমপন্থী, চরমপন্থী আর মধ্যমপন্থী। নরমপন্থী চরমপন্থী হওয়া যাবে না, কি হতে হবে? উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী হতে হবে। নরম এখন চরমপন্থী হলো পর্দার ব্যাপারটাই বলি, কারণ পর্দার ব্যাপার নিয়ে মানুষের চুলকানি আছে। চরমপন্থী হলো তারা যারা পর্দাকে কড়াভাবে মানে, তারা বলে যে মহিলাকে বাস ট্রেনে চাপতে দেওয়া হবে না, গরুর গাড়ি করে নিয়ে যাও, মানে স্পেশাল গাড়ি করে নিয়ে যাও, পুরুষের গায়ে গা লাগিয়ে কিংবা ভিড়ের মধ্যে, কিংবা মহিলা মার্কেটে যাবে মহিলা পর পুরুষের মুখ দেখবে হতেই পারে না, সবসময় দরজা বন্ধ করে রাখো, অর্গলবদ্ধ প্রথা বলে। যদি এই রকম কেউ মনে করে এটা হচ্ছে বাড়াবাড়ি গোড়ামি, এটা হচ্ছে চরমপন্থী। আর নরমপন্থী কে? নরমপন্থী মানে ওই মোটামুটি মাথার কাপড়টা রাখো, আলেম মৌলবি দেখলে মাথায় কাপড় নাও, আর যদি অন্য কেউ হয় তো মাফি মুশকিল, নরমপন্থী। মলি সাহেব দেখলেই একজন আলেম হুজুর আছে মাথায় কাপড়, ওতে নানির গল্প আপনাদের মনে আছে। হ্যাঁ, শুধু আলেম নাই মৌলবিরাই হচ্ছে মানুষ, এই জন্য ওদেরকে দেখে মাথায় কাপড় নেয়, আর অন্যান্য প্যান্ট শার্ট এসব না না না, এদেরকে দেখে, এ হচ্ছে নরমপন্থী উদারপন্থী। আসলে ভালোকে মধ্যমপন্থী, না কড়াকড়ি করবে গোড়ামি করবে আর না ঢিলেমি করবে, মাঝামাঝি পথে চলতে হবে। সুতরাং এই শ্রেণীর কথা আপনার যে শোনেন, প্রাচীনপন্থী মৌলবাদী কট্টরপন্থী ইত্যাদি, এদের কথা শুনলে যদি পারেন তাহলে তাদেরকে শায়েস্তা করেন, আর যদি না পারেন তাহলে পরে তাদেরকে বুঝান, আর যদি তাও না পারেন তাহলে অন্তর দিয়ে কি করুন, ঘৃণা করুন। এই শ্রেণীর একটা কথা কি ভাই, মাশাআল্লাহ আপনি তো নামাজ টামাজ পড়ছেন, হ্যাঁ ভালো তো দাড়িটা রাখেন, আরে ইমান তো এখানে, কি বলে ইমান হচ্ছে এখানে, এসবগুলো ইমান না, ইমান হচ্ছে এখানে। তার মানে সে কথা বলে কি বলতে চায়, যে এসব বাহ্যিক জিনিস এগুলোর কোনো গুরুত্ব নেই, গুরুত্ব হচ্ছে কি ইমান যদি ঠিক থাকে, তার মানে সে দাবি করে যে আমার ইমান ঠিক আছে যদিও আমি দাড়ি না রেখেছি। কিন্তু ভাইজান, যদি আপনি বলেন আমি একটা বীজ পুঁতেছি মাটির ভিতরে আর গাছ হয় না, বীজটা ঠিক আছে, বীজটা দামি, গাছ হয় না, গাছ না হলো তো কি হলো, বীজ ঠিক আছে, বীজ হচ্ছে খাঁটি, তোমার বীজটা ভিতরে থেকে লাভটা কি হবে, তার গাছপালা তো হতে হবে, তার ডালপালা তো হতে হবে, তার ফুল ফল তো হতে হবে, ফল কয়। যদি ভালো ভালো জায়গা হয়, ভালো বীজ হয়, তো সেই বীজ অঙ্কুরিত হবে, আস্তে আস্তে ডাল কচি কিশল হয় আকাশে সুশোভিত করবে, আর তারপর সেখানে ফুল ফল হবে। তোমার যদি ইমান এখানে থাকে, তো ইমানের সেই বীজের তোমার প্রকাশ কই, বহিঃপ্রকাশ কই, সেই ইমানের গাছপালা কই, সেই ইমানের ডালপাতা কই, সেই ইমানের ফুল ফল কই। ইমান শুধু বুকের ভিতরে লুকিয়ে থাকবে তা চলবে না। ইমান যখন মানুষের ভিতরে আসবে, ওয়াল্লাহি ইমান যদি মুখের মানুষের বুকের ভিতরে এসে যায়, স্থান করে নেয়, জায়গা করে নেয়, বীজের মতো বদ্ধমূল হয়ে যায়, তার ডাল পাতা আস্তে আস্তে আস্তে আস্তে বের হবে, সে স্বাভাবিকভাবে তার চেহারা পরিবর্তন হবে, তার লিবাস পরিবর্তন হবে, তার কথাবার্তার পরিবর্তন হবে। এটা জরুরি, এটা এ নয় যে এটা আমার শুধুমাত্র ইমান বুকের ভিতরে থাকলেই যথেষ্ট, তা নয়। ইমান যদি আপনার দাবি যদি ঠিক থাকে, ইমান হচ্ছে এখানে মানলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, তার মানেই হচ্ছে যে এখানে যদি না থাকে তো বাইরে থেকে লাভ নেই, এটাও ঠিক কথা। আপনারা জানেন বহু মহিলা পর্দা করে, ঠিক না, তার এখানে পর্দা নেই, বাইরে আছে। যেমন সৌদি আরবে দেখছেন, সৌদি আরবে আইন আছে যে পর্দা করতেই হবে, তাই না? এই আইনের চাপে পর্দা করছে, তার মানে এখানে পর্দা নেই, বাইরে পর্দা আছে। সেটা পর্দা হয় আসলে? কখনো কখনো সেই পর্দার গর্দা উড়ে যায়, এটা আপনারা লক্ষ্য করছেন। আমাদের দেশে বহু মহিলা আছে চাপে পড়ে পর্দা করে, আসলে কিন্তু এখানে পর্দা নেই, সেগুলো কোনো মূল্য নেই, কোনো দাম নেই। এই জন্যই বলা হয় ইমান এখানে, ঠিক আছে, ইমান আসলে এখানে হতে হবে, তারপরে অন্যান্য কাজ আমল তোমার কাজে দেবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, ইমান থাকবে, ইমানের পর তোমার নেক আমল অটোমেটিকলি আসবে। তার কারণ ইমান হচ্ছে তিনটে বস্তুর সমষ্টির নাম, কি কি? আগে অন্তরে বিশ্বাস, তারপর মুখে স্বীকার উচ্চারণ, আর তারপর কাজে পরিণত। আর বলছি ইমান এখানে, তো ইমান এখানে হলে কি হলো? শুধু বিশ্বাসটা হলো, বাকি মুখে, হ্যাঁ মুখেও বলি, হ্যাঁ দাঁড়িয়ে রাখা ঠিক, কিন্তু আমি এখন রাখছি না আর কি, আসলে আমার বউ এখন চাই না বলে বুড়া হয়ে যাবে, আর ইত্যাদি ইত্যাদি, মুখেও ঠিক আছে, আর কি কাজে নেই, কাজে নেই। কি ব্যাপার? এক ভাই, এক ক্লাসমেট আমাদের সাথে পড়ছিল, পড়তে পড়তে হঠাৎ করে তার বিয়ে হয়ে গেল, এই বড় বড় দাড়ি, দাড়ি মানে ছাড়া দাড়ি, ছাঁটা দাড়ি না, ও তো ছাঁটলে পরে এক মুঠির নিচে ছাঁটলে পরে তো গুনার কাজ, তাই না? ছাঁটা দাড়িও না, সে একবারে নবীর সুন্নতি দাড়ি, ছাঁটলা ছাঁটলে তারা খারাপ মনে করে, সুন্নতের খেলাফ, সত্যি সুন্নতের খেলাফ। তো সেই লোক, সেই লোক বিয়ে করার পর বাসর রাতে, বিয়ে হওয়া বাসর রাতে সকালবেলা যখন দেখা হচ্ছে, সাফান সাফা, তার মানে একবারে পরিষ্কার সাফ। আরে আমরা অবাক, এত লম্বা লম্বা দাড়ি তুমি একবারই চেঁচে ফেললে, ছাঁটতে তা হতো। বলছে তোমার ভাবি বলছে এখন থেকে দাঁড়িয়ে রাখতে হয় না। আমলা, তোমার ভাবি তোমার কাছে বড় না নবী তোমার কাছে বড়? তোমার বিবি বড় না নবী বড়? তো বলছে পরে রেখে নব। এই দেখেন কত বড় দুর্বল ইমান। ওর ইমান যদি মজবুত হতো তো নবীর কথা ছেড়ে দিয়ে বিবির কথা মানত না, যেহেতু বেচারি দুর্বল, বাস স্ত্রীর কথা আনুগত্য করেছে, আর এখানে কি হয়? শিরিক হয়, তাই না? যদি আপনি কোন মানুষকে দেখানোর জন্য কোন কাজ করেন, সেটা কি হয়? শিরিক হয়, রিয়া হয়, ছোট শিরিক হয়। আর যদি আপনি কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য কোন কাজ বর্জন করেন, ছাড়েন, সেটা শিরিক হবে না? একই পর্যায়ে, একই পর্যায়ে। সুতরাং এই শ্রেণীর যারা মানুষ, ইমান এখানেই, তার মানে বুকে নয়, মুখে নয়, দাড়িতে নয়, পোশাকে নয়, বোরকায় নয়, পর্দায় নয়। ওই যে অনেকে বলে না, কি বলে, পর্দা নিজের কাছে, পরে আছে বসে বলবো। তো যাই হোক, এই শ্রেণীর মানুষ যারা ইমান এখানে বলে দাবি করে, অথচ ইমানের বহিঃপ্রকাশ তাদের কাজে কর্মে দেখা যায় না, তাদের ইমানের কোনো লাভ নেই। কারণ ইমানের শাখা, ইমানের শাখা পোশাকা যে আছে তা আপনার মাঝে পরিদৃষ্ট হতে হবে। ইমানের পূর্ণতা, ইমানের সত্যতা হলো সেই অনুযায়ী আমল করা, যেহেতু ইমান অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কাজে আমল, এই তিনটে সমষ্টির নাম। আর একটা কথা ভাই, কি ব্যাপার, নামাজ টামাজ পড়ো না? কি ব্যাপার তোমরা সব? হ্যাঁ নামাজ পড়ো না কেন? হ্যাঁ হ্যাঁ, আগে মন ঠিক করো, মন হচ্ছে আসল, আগে মন ঠিক করো। তার মানে কি সে আপনাকে পরামর্শ দিচ্ছে? মনে হয় না, সে আসলে পিছল কাটতে চাচ্ছে, পিছল কাটতে চাচ্ছে। মন ঠিক করো, কথাটা কিন্তু ঠিক, কথাটা ঠিক, কিন্তু উদ্দেশ্য তার ঠিক না। কথাটা ঠিক, এই জন্য নামাজ পড়ার আগে মন পরিষ্কার করতে হবে, মন ঠিক করতে হবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, ঠিক, তাজকিয়াতুন নাফস হতে হবে, কিন্তু কি দিয়ে সেটা ও জানে না, কারণ সে জানেই না যে মন কি করে ঠিক করতে হয়। সে বলে দিল বাস মন ঠিক করা, মন আসল, মন ঠিক করতে কি দিয়ে হয়? আকিদা সংশোধন করে। আপনি মনের আকিদা সংশোধন করবেন, মনকে বোঝাবেন যে কি বিশ্বাস করতে হয়, কি বিশ্বাস করতে হয় না। কুবিশ্বাস থেকে দূরে থাকবেন, কুসংস্কারমূলক বিশ্বাস থেকে দূরে থাকবেন, আকিদা সংশোধন করবেন, তাহলেই মন ঠিক হবে। আর যদি মন ঠিক না করার আগে নামাজের ফজিলত শুনে নামাজ শুরু করে দেন, আর শিরকেই আছেন, তৌহিদ আসেনি মনের ভিতরে, নামাজ হবে? নামাজ হবে না। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, যে আমল করবে সে আমল কি হয়ে যাবে? ধূলিসাৎ। কারণ তাদের ইমান নেই, তাদের তৌহিদ নেই, কারণ প্রত্যেক আমল কবুল হওয়ার মৌলিক ভিত্তি হচ্ছে কি? তৌহিদ। এই জন্য ঠিক কথা, ঠিক, মন ঠিক করো, মনকে আগে ঠিক করতে হবে, আকিদা সংশোধন করতে হবে, তারপরে আপনার নামাজ রোজা ইত্যাদি কবুল হবে। কিন্তু তার কথা ঠিক নয়, কেন? যেহেতু সে পিছল কাটতে চাচ্ছে, মানে নামাজ পড়বো না, অতএব মন ঠিক করা হওয়া মানে ওজোর দিয়ে হুজুরকে জবাব দিয়ে দিলাম। হুজুরকে জবাব দেওয়া যাবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওখানে জবাব দেওয়া যাবে না, ওখানে জবাব দেওয়া কঠিন আছে। সুতরাং পূর্বে নামাজ রোজার কথা বলো না, এ কথা বলে বক্তার কেবল পিছল কাটার ইচ্ছা। এমন অজুহাত কুফরিও হতে পারে, তবে আমলের আগে আকিদা সংশোধন করা অবশ্যই ঠিক, যেটা ও বোঝে না, যেটা ওলামারা বোঝেন। বেশ, আর একটা কথা, পর্দা নিজের কাছে, যে বললাম একটু আগে ওই এক শ্রেণীর কথা যে ইমান এখানে, তেমনি মেয়েরা বলে, মেয়েদেরকে যখন পর্দার জন্য নসিহত করবেন যে পর্দা করো, পর্দা করতে হয়, পর্দা না করলে গুনাহ হয়, তখন কি বলে? পর্দা নিজের কাছে, তার মানে নিজে ঠিক থাকলে তাহলে পর্দার দরকার নেই। কত বোরকাওয়ালি মেয়েরা কত রকম কুকাজ করছে, ঠিক আছে, কত বোরকাওয়ালি যদি কুকাজ করে তার মানে কি বোরকাটা খারাপ নাকি মেয়েটা খারাপ? তাহলে তুমি এই শ্রেণীর ওজোর দিয়ে নিজেকে বেপর্দা রাখার চেষ্টা কেন করছো? কেন পর্দানসীন হও না? আল্লাহর হুকুম, আল্লাহর বান্দি, তুমি পর্দানসীন হও। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমার মেয়েদেরকে, কন্যাদেরকে বলো, এবং মুমিন মহিলাদেরকে বলো, তারা যেন নিজেদের উপরে হ্যাঁ তাদের পর্দা রেখে নেয়, নিজেদের নিজেদেরকে আবৃত্ত করে নেয়, ঢেকে নেয় নিজেদেরকে, হ্যাঁ চাদর দিয়ে পর্দা করে নেয়। কিন্তু তুমি বলছো ওজোর দিয়ে, ভাবছো কি পর্দা নিজের কাছে, পর্দা নিজে ঠিক থাকলে পরে পর্দার দরকার নেই। কিন্তু পর্দাটা হয়েছে কি জন্য আসলে? যাতে চোখাচোখি না হয়। আর তুমি যখন চোখেই পর্দা দিলে না, তখন পুরুষের চোখাচোখি তো অবশ্যই হবে। তুমি বলছো যদি কোনো ইঁদুর বলে, যদি ইন্দুর ইন্দুরের কথা হলে এই বিড়াল আসলে পরে ছুটে পালাতে হবে, বিড়ালকে দেখা দিস না, নাহলে খপ করে এসে ধরবে, তখন একটা ইন্দুর বলছে কি, দূর, ওসব নিজের কাছে, চোখ বন্ধ করে থাকবে, কেউ আসবে না। নিজে যখন চোখটা বন্ধ করে থাকবে তাহলে বিড়াল আসবে না, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এরকম যদি যুক্তি হয়, মহিলা যদি মনে করে পর্দা নিজের কাছে, আমি বেপর্দা থাকবে সমস্যা নেই, আমি খারাপ না হলেই হলো, তাতে যদি আমি নিজেকে প্রদর্শন করি তাতে সমস্যা নাই, এই যুক্তি ঠিক না? তুমি ঠিক আছো, কিন্তু তোমাকে যে দেখবে সে যদি ঠিক না থাকে, এই জন্যই বলি ইপটিজিং করার একটা কারণ কি? বেপর্দা হওয়া। ইপটিজিং করা, ইপটিজিং করা বোঝেন? আজকাল খুব পত্র পত্রিকা লেখালেখি হয়, বলা বলি হচ্ছে, ইপটিজিং করা। ইপটিজিং কাকে বলে? অনেক মানুষ আবার বোঝে না ইপটিজিং কাকে বলে। ইপটিজিং মানে হচ্ছে কোন মহিলাকে নিয়ে উত্তক্ত করা, বেয়াদবি করা, যাচ্ছে সিটি মারছে, হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ, এইভাবে তাকে উত্তক্ত করা। অনেক সময়ে গায়ে হাত পড়ে, অনেক সময় আরো কিছু হতে পারে। ইপ টিজিং, ইপ মানে হচ্ছে এই যে মহিলা হাওয়া, টিজিং মানে বিরক্ত করা, উত্তক্ত করা ইত্যাদি, যৌন হয়রানি করা, বা তাকে তাকে নিজের দিকে আকর্ষণ করা ইত্যাদি ইত্যাদি। অনেক সময় নিয়ে মারপিট হয়, অনেক সময় খুনও হয়, ভাই বোনে যাচ্ছে, ভাই বোনে যাচ্ছে। ও কেউ বলছে বারে কাকের ঠোকে ঠোঁটে আঙ্গুর, অথচ ভাই বোন, তারা ভাবছে কি প্রেমিক প্রেমিকা, ভাই স্বামী স্ত্রীও হতে পারে, কিন্তু এরা সমালোচনা করছে কি কাকের ঠোঁটে আঙ্গুর, এই দেখছেন ওকে ওকে হিট মারছে। এবার ভাই হয়ে তার রাগ হলো, এই কি বললি, যে গালাগালি শুরু করে যেমনি মারামারি, এরা চার পাঁচজন ছিল, দিল ওকে শেষ করে। এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি, বহু ঘটছে, বহু ঘটছে। যাচ্ছে ভাই বোন যাচ্ছে, আর চার পাঁচজন যুবক বসে আছে, হয়তো দেখবেন গ্রাম হলে পরে গ্রামে ব্রিজের সাঁকর ব্রিজ আর কি বলে ব্রিজের ওপরে কিংবা রাস্তার ধারে চায়ের দোকানে, হ্যাঁ তারা বলছে মানাচ্ছে তবে খাপ খাচ্ছে না। কাকে বললে? ঠিক যাকে বললে সে বুঝতে পারবে, সভার মাঝে কথা বাজে, যার কথা তার গায়ে হ্যাঁ উঠ লাগবেই, বুঝতেই পারছে সে আমাদেরকে বলছে। এবার ভাই সে বোনকে নিয়ে যাচ্ছে, তাকে যদি প্রেমিকা বানিয়ে লোকে টিটকারি করে মন্তব্য করে তো সে তো আসবেই, এতে এটা ইপ্রিজিং হয়ে গেল। তখন সে রুখে এসে যেমনি মোকাবেলা করতে যায়, শায়েস্তা করতে যায়, আর নিজেই শায়েস্তা শায়েস্তা খান হয়ে যায়। বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে ইপ্রিজিং। এর জন্য বেপর্দা হলে, যদি মহিলা পর্দার সাথে যায়, বোরকার সাথে যায়, তো বলছি না যে একবারে নির্মূল হয়ে যাবে ইপ্রিজিং, তবুও অনেক কম হবে। এই শ্রেণীর মহিলার সাথে সাধারণত এই শ্রেণীর লোকেরা কুব্যবহার কম করে থাকবে, একটু সম্মান দেবে, অন্তপক্ষে বোরকাকে একটু সম্মান দেবে। আর সাধারণত পুরুষের চোখ যখন মহিলার এমন জায়গায় পড়বে, তখন সেই পুরুষ সেই যুবক ওই সমস্ত কথা ছুটতে তার মন মানসিকতা তৈরি হবে। এই জন্য আমাদের দেশের নেতারা আলোচনা করছে আপোষে, বলছে না না না পোশাক কোনো সমস্যা নেই, পোশাক যে কোনো পোশাক পড়লেই হলো, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে মানুষের মধ্যে নৈতিকতা নেই। আরে যতই নৈতিকতা থাক, যতই নৈতিকতা থাক, তোর সামনে যদি তুই বলিস যে আমি খুব কন্ট্রোল, তোর সামনে তেঁতুল, আবার এই তেঁতুল নিয়েও কত সমালোচনা হলো তাই না, তেঁতুল নিয়েও কত কিছু হলো, তেঁতুল যদি সামনে এইভাবে কচলানো হয় কিংবা লেবু যদি টিপা হয় তারপর মুখে পানি আসবে না, আসবে না, এটা প্রকৃতির নিয়ম, আল্লাহ তাআলার সৃষ্টি, এটা রুখতে পারবে না। তো মহিলাকে যদি তুমি বেপর্দা এইভাবে বের করো, বলছে পোশাকের কোনো সমস্যা নেই, সে তার ইচ্ছা সালোয়ার কামিজ পড়তে পারে, ম্যাক্সি পড়তে পারে, শাড়ি পড়তে পারে, তার ইচ্ছা স্কার্ট ব্লাউজ পড়তে পারে, তার ইচ্ছা হাফ প্যান্ট পড়তে পারে, হ্যাঁ শুধু ব্লাউজ পরে হাঁটতে পারে, তুমি দেখবে কেন? হে বলছে পোশাক খারাপ হলেই কোন পুরুষে অধিকার পায় না যে সে তাকে ধর্ষণ করবে, ঠিক আছে, কিন্তু একটা কারণ যে বটে এটা তো মানবে। একটা বোরকাওয়ালি মেয়ে যদি পাশ দিয়ে যায়, একজন লম্পট বসে থাকে, তাকে দেখে যে লালসাটা হবে সেই লালসা কি বেশি হবে না যদি একটা মহিলা প্যান্ট পরে যায়, প্যান্ট শার্ট পরে যায়, কিংবা অর্ধেক বুক বের করে যায়, কিংবা অর্ধেক জাং বের করে যায়, লোভটা আকর্ষণটা কাতে বেশি, কিসে বেশি হবে? এটা তো স্বাভাবিক মানুষই বলবে, তোমরা এইভাবে নেতা নেত্রী, বলছে না পোশাকের কি দোষ, আরে পোশাকেরই তো দোষ। এই জন্য ইসলাম আগে থেকে সাবধান করেছে, আগে থেকে সতর্ক করছে যে খবরদার মহিলা তুমি এমন পোশাকে বের হবে না, বরং নিজেকে আবৃত করে যাবে, নিজেকে ঢেকে যাবে। কবি নজরুল আবার বলেছে কি বোরকা পরা দাসীর চিহ্ন, বড় আফসোসের কথা। এই যে বড় বড় নেতা যাদেরকে আমরা মাথায় করে নাচি, তারা এমন এমন কথা বলেছে, কবি নজরুল বলছে কি বোরকা হচ্ছে দাসীর চিহ্ন, বোরকা দাসীর চিহ্ন হলো, আল্লাহ বলছেন বেপর্দা হওয়াটাই দাসীর চিহ্ন। কেন ইদ্রিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা, কেন এটা করবে? এটা হচ্ছে আইয়ুরাফনা যালিকা ইউরাফনা ওয়ালা ইউযাই ফালা ইউযাইন, তাদেরকে চেনা যাবে এবং উত্তক্ত করা হবে না, কারণ দাসীদেরকে সাধারণত উত্তক্ত করা হতো সেই যুগে, দাসীদের পিছনে লোকে লাগতো, আর যদি স্বাধীনা মহিলা হতো তাহলে লাগতো না। আর যদি তুমি বোরকা পরো পর্দা করো তাহলে তুমি স্বাধীনা মহিলা, আর দাসীদের জন্য পর্দা ছিল না। কিন্তু কবি নজরুল উল্টে দিয়েছেন কথাটাকে, যে বোরকা হচ্ছে দাসীর চিহ্ন, আর তুমি ঘুরে বেড়াবে বোরকাকে আগুনে পুড়িয়ে দাও, বোরকার অন্ধকার থেকে বেরিয়ে এসো। নজরুল অনেক জায়গায় বলেছেন বোরকার অন্ধকার থেকে, বোরকার গোট থেকে বেরিয়ে এসো তুমি হবে, হ্যাঁ তার মানে বলতে চাচ্ছে যে খালাস। আসলে নারী স্বাধীনতা যারা চায়, তারা চায় জরায়ু স্বাধীনতা, নারী স্বাধীনতার নামে জরায়ু স্বাধীনতা চায়, ফ্রি সেক্সের পরিবেশ চাই, যেমন ইউরোপে আছে তারা নাকি খুব উন্নত, কিন্তু তারা যে কত দুঃখে বাস করছে, কত কষ্ট বাস করছে। আজকাল আমাদের দেশের এশিয়ান বহু মানুষও স্বীকার করে, বহু সামাজিক কি বলে সমাজ বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানী ইত্যাদি স্বীকার করে, ভালো লোকরা স্বীকার করে যে তারা সুখে নেই, তারা সুখে নেই। মহিলাদেরকে ঘর থেকে এভাবে বের করে তারা যে উলঙ্গ করে সমুদ্র সৈকতে বাজারে হাটে বাজারে দেখাচ্ছে বাদ করছে, তারা কিন্তু সুখে নেই, মোটেই সুখে নেই। স্বাধীন হয়ে এসে নিজে পয়সা কামিয়ে মহিলা বড়লোক হতে পারে কিন্তু সুখী হতে পারে না। সুখ হচ্ছে আলাদা জিনিস, স্বামীর সংসারে থেকে সুখ হচ্ছে আলাদা জিনিস। আর নিজে চাকরি করে স্বামীর তোয়াক্কা না করে পয়সা কামানো টাকা পয়সা আ সে স্বাধীনতা পেতে পারে, সে বড়লোক হতে পারে কিন্তু সুখী হতে পারে না, এটা গ্যারান্টি কথা। সুতরাং এসব কথা আমাদেরকে মনে রাখতে হবে, মহিলাদেরকে পর্দা করতে হবে, পর্দা নিজের কাছে নয়। নিজে ভালো থাকলে পর্দা করতে হবে না এমন কথা না, আল্লাহ বলছেন আপনি ভালো পর্দা করতে হবে, আপনার সামনে যে আছে ফেরেশতা তবু পর্দা করতে হবে, তাই না? কেন আল্লাহর হুকুম পর্দা করতে হবে, যার সামনে পর্দা করতে হবে পর্দা করতে হবে, পর্দা নিজের কাছে না। নিজের মন ভালো থাকলে আর পর্দা করতে হবে না এই কথা না, মন ভালো থাকলেও করতে হবে, খারাপ থাকলেও করতে হবে, এটা হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম। সুতরাং সেই হুকুম প্রত্যেক মহিলাকে মানতে হবে। সম্ভবত সময় লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আজকে এই পর্যন্তই, আবার আগামীতে ইনশাআল্লাহ আরো অনুচিত কথা, কত আজে বাজে কথা আছে সমাজে প্রচলিত, আপনাদেরকে শোনাবো জানাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যা শুনছি তার উপর যেন আমল করি। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।